السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أذكر ما در درس دهرباهي كتاي بورتشي كافون مردا غسل دوار بيباري سنسين اي باري كيف بي كافون دبين سي بيباري اپنا در كي ماني سنا بو با بول بو. গোসল দেওয়ার পর মাইয়েতকে কাফনানো ওয়াজিব, কাপড় দেওয়া, কাপড় দেওয়া জড়িয়ে এটা হচ্ছে ওয়াজিব। এ ব্যাপারে এহরাম বাঁধার হাদিসে আপনারা শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওকে দুই কাপড়ে কাফনাও, যেহেতু এহরাম পড়েছিল। যে ব্যক্তি মাইয়েত কাফনায় তার জন্য রয়েছে বিরাট স্বভাব। তার মানে আপনি যদি কোনো মাইয়েতকে কাফন দান করেন তাহলে তাতে বিরাট স্বভাব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তাকে কাফন পরায় আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের সূক্ষ্ম স্থূল রেশম বস্ত্র পরিধান করাবেন, মোটা রেশম এবং পাতলা রেশমের কাপড় পরতে দেবেন এই কাফনের বিনিময়ে। কাফন হবে মাইয়েতের নিজের কেনা পয়সা থেকে ব্যবহৃত অথবা তার নিজস্ব অর্থ দ্বারা অন্য কারো মারফত কেনা কাপড়। জরুরি নয় যে নতুন হতে হবে, কাফনের কাপড় নতুন হওয়া জরুরি নয়, তবে জরুরি কি পবিত্র হতে হবে, পাক হতে হবে। খাব্বাব বিন আরাত বলেন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার পথে রসুলের সাথে হিজরত করেছিলাম, যার দরুন আমরা আল্লাহর নিকট সওয়াবের অধিকারী ছিলাম। এরপরে তারা তাদের কথা বলতে বলতে তাদের যে দুঃখ দুর্দশা এবং তারা যে অভাবী ছিলেন সে কথা তিনি বলছেন। মুসাব বিন উমায়ের যিনি উহুদ যুদ্ধে নিহত হলেন একটি চেক কাটা চাদর ছাড়া তার ত্যক্ত সম্পত্তিও কিছু ছিল না। সেই চাদর দিয়ে তাকে কাফ নেওয়ার সময় যখন আমরা তার মাথা ঢাকছিলাম তখন তার পা বের হয়ে যাচ্ছিল। অবস্থা বুঝেন, মাথা ঢাকছিলাম তো পা বের হয়ে যাচ্ছিল, আর তা দিয়ে যখন তার পা ঢাকছিলাম তখন তার মাথা বের হয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই চাদর দ্বারা ওর মাথার দিকটা ঢেকে দাও আর ওর পা দুটির উপরে ইজখির ঘাস বিছিয়ে দাও। ইজখির ঘাস যে ঘাস পাওয়া যায় দেখেছেন আপনারা, ওই ঘাস বিছিয়ে দাও, পায়ের উপরে চড়িয়ে দাও, ঢাকা হয়ে গেল। তাহলে বোঝা গেল কি যে কাফন পরা বা কি বলে ব্যবহৃত পুরনো হওয়া সমস্যা নেই। কাফনের কাপড় হবে পরিষ্কার মোটা জাতীয় সুতি, মাঝামাঝি মূল্যের। এবার যদি নতুন দেন আপনি খুব দামি কাপড় দেবেন, বড় লোক বলে আপনার বাপকে আপনি টেরিকট কটন কি বলে আপনার খুব দামি কটন দেবেন, দরকার নেই, কারণ সে তো নষ্টই হবে। এবার নষ্ট হবে বলে একবারে নিম্নমানের দেবেন বা পুরনো কাপড় দেবেন তাও না, আপনার যেমন ক্ষমতা আছে আপনি সেরকম মাঝামাঝি বা মধ্যপন্থা বজায় রাখবেন। আর কতটা লম্বা হতে হবে দেহ অনুযায়ী সর্বাঙ্গ আবরক মানে যেন সমস্ত দেহকে ঢেকে নেয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, তাতে তিনি তার এক সাহাবীর কথা উল্লেখ করলেন যাকে খাটো কাপড় দ্বারা কাফনানো হয়েছিল এবং রাতেই দাফন করা হয়েছিল। অতঃপর নিরুপায় অবস্থা ছাড়া বেশি সংখ্যক লোকের জানাজার নামাজ না পড়া পর্যন্ত রাতে কোন মুর্দা দাফন করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভর্ৎসনা করলেন। আর তিনি বললেন ইজা কাফানা আহাদুকুম আখাহু ফালইহসিন কাফানাহ, যখন কেউ নিজের আত্মীয়ের বা নিজের ভাইয়ের কাফন দেয় সে যেন তার কাফনটা সুন্দর দেয়, যাবথব না, মানে কোন রকম দায় খালাস করলাম কর্তব্য পালন করলাম তা না, তোমার চেষ্টা যে তুমি একটা ভালো জিনিস দেবে, এ নয় যে একেবারে নিম্নমানের সুতি আর এ নয় যে একেবারে তুমি দেখাবে। হ্যাঁ, নিয়তটা কি থাকবে, নিয়ত থাকবে সবের আশা, দেখানোর আশা হলে মুশকিল। আমাদের প্রত্যেক জিনিসে আমরা বলি কোরবানি দিতে হয়, লোকে কি জন্য দেখায়, দেখানোর জন্য, আকিকা দেয় দেখানোর জন্য। বলছে মেয়ে তো মেয়ে হয়েছে খুশি, একটা ছাগল দিলে হবে না হুজুর, সেই সঙ্গে আমার ইচ্ছে যে আরো ছাগল দেবো অথবা গরু জবাই করুন, চলো উট জবাই করুন, খাও গোটা দশ গ্রামকে, বাড়াবাড়ি। তো এমন বাড়াবাড়ি ভালো না। ওলামাগণ বলেন উত্তম কাফনের অর্থ হল তা যেন পরিষ্কার হয়, মোটা ও সর্বাঙ্গ আবরক চওড়া হয় এবং তা যেন মাঝামাঝি মূল্যের হয়। এখানে সাধ্যমতো উত্তম বলতে মূল্যবান কাপড় সংগ্রহে অর্থের অপচয় বা অতিরঞ্জন করা উদ্দিষ্ট নয়। কাফনের কাপড় সংখ্যা মাত্র একটি হওয়াই ওয়াজিব। এবারে কাপড় দেবেন কটা? একটা হওয়া ওয়াজিব। যদি তাতে মৃতের সারা দেহ ঢেকে যায়, অবশ্য সারা দেহের জন্য যথেষ্ট না হলে লাশের মাথার দিকটা কাফন পরিয়ে পায়ের দিকটা ঘাস, আমাদের দেশে খড় আছে, খড় দিয়ে ঢেকে দিলেও হবে। খড়ই তো বলেন নাকি ধানের, এ দিয়ে যদি ঢেকে দেওয়া হয় সমস্যা নেই। আপনি যদি কাপড় একটাই থাকে, ছোট হয়, যেমন হাদিসে শুনলেন ও যুদ্ধের ব্যাপারে, কাফন কম হলে এবং মাইয়েতের সংখ্যা বেশি হলে একই কাফনে দু তিনটে লাশ জড়িয়ে দেওয়া যায়। কাপড়ের সংখ্যা নেই, কাপড় পাচ্ছেন না, সেখানে লাশ বেশি, যুদ্ধের ময়দানে দেখছেন কি হচ্ছে, তো সেখানে একটা কাপড় বিছিয়ে দুটো লাশ দিয়ে ঢেকে দিয়ে একসঙ্গে কবরে দিতে পারেন। এক্ষেত্রে কেবলার দিকে সেই মুর্দাকে রাখতে হবে। এখানে এবারে মুর্দাকে কেবলার দিকে রাখতে হবে কাকে? যে যাকে ইমামতি করতে দেওয়া হবে, ওদের মধ্যে ইমামতির যোগ্য কে? তাকে, মানে ওদের মধ্যে যে মর্যাদাবান বেশি হবে তাকে কেবলার দিকে রাখবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধে নিহতের সংখ্যা কাফনের তুলনায় বেশি ছিল। দুই তিন জনকে একই কবরে দাফন করা হয়েছিল। কবর খোঁড়াও মুশকিল যদি হয় তো একই কবরে, আর কাফন যদি একটা হয় তো একই কবর দিতেই হবে। কোরআন কে বেশি জানে তা জিজ্ঞাসা করে এমন লোককে লহদ বা কবরে আগে রাখা হচ্ছিল। এবার যদি কাফন আলাদা হয় কিন্তু কবর একটা হয়, তাহলে আগে কাকে রাখবেন? ওই যে মর্যাদায় যে বড়। আর একই কাপড়ে দুই তিন জন নিহতকে কাফনানো হয়েছিল। একটা কথা এখানে বলে নিই মর্যাদার ব্যাপারে, কোথাও কোথাও বিশেষ করে মহিলা মহলে হয়, মানে জাহেলদের মহলে তর্ক হয় কে ভালো, মুতাওয়া ভালো না মানে একজন জেনারেল শিক্ষিত ভালো, কার মর্যাদা বেশি। এখন একজন মুতাওয়া এসেছে বা আলেম বলুন, একজন আলেম এসেছে, একজন ডাক্তার এসেছে, একটা মাত্র চেয়ার আছে, কাকে বসে দেবেন? কিন্তু দুনিয়াদারের দিক থেকে কে প্রাধান্য পাবে? ডাক্তার সাহেব। দিনদারির দিক থেকে এখন যদি আলেম মরে ডাক্তার মরে, এক কবরে দিতে হয়, কাকে আগে দেবেন? নামাজ পড়তে যান মসজিদে, কাকে আগে বাড়াবেন? আলেম। একজন বলছে আরে মিয়া কত ডাক্তার, সে মোতাবা আলেম থেকে অনেক ভালো, আলেম থেকে অনেক ভালো, দাড়ি নাই বা থাকলো, যার দাড়ি নাই তার সে আরো ভালো হতে পারে। মনে করুন একজন লম্বা দাড়িওয়ালা তার অন্তর নোংরা, কিন্তু একজন দাড়ি নেই তার অন্তর ভালো হতে পারে, হতে পারে, এটা সমস্যা নেই। মানে আলেম হলেই যে সে ভালো হবে তা না, কিন্তু শরীয়তে যাকে প্রাধান্য দিতে বলা হয়েছে তাকে আমাদের প্রাধান্য দেওয়া দরকার। একজন ডাক্তার এই লম্বা দাড়ি, কিংবা একজন উকিল ব্যারিস্টার, কিংবা একজন টিচার এই লম্বা দাড়ি, ঠিক আছে। আর একজন আলেমের মনে করুন দাড়ি ছোট, কিন্তু কোরআন বেশি কে জানে? আলেম জানে। তখন আমাদেরকে কি মানতে হবে, দাড়ি মানব না কোরআন মানব? এই জন্য মর্যাদা খেয়াল রাখতে হবে, মর্যাদা যার বেশি শরীয়তে, মানুষের কাছে না। মানুষের কাছে আপনি যাবেন ডাক্তারের মর্যাদা বেশি, ডাক্তারের মর্যাদা যেহেতু দুনিয়াদার তার পয়সা বেশি, আলেম মুসকিন মানুষ তার পয়সা কম, তো তাকে পছন্দ বেশি করবে। যদি সবাই না, সবাই বলছি না, মনে করুন আপনার বোনের বিয়ে দেবেন, একজন ডাক্তার একজন আলেম, কাকে দেবেন? যদি দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি হয় তো ডাক্তারকে দেবেন, ওর পয়সা, ডাক্তারদের পয়সার অভাব নেই, যে কোনো সময় বাজার চলবে, তাই না? আলেম মানুষকে দিলে মুশকিল আছে, আলেমের বাজার চলা মুশকিল আছে, সে বেচারি হয় মসজিদ চালাবে না হয় মাদ্রাসা চালাবে, আর কত টাকায় বা কামাবে। এবার যাদের পরহেজগারী দৃষ্টিভঙ্গি আছে তারা বলে না আলেমকে দাও। যেমন যে হাসান বাসরিকে জিজ্ঞেস করা হলো যে মেয়ে কাকে দেব, তো উনি বলেছিলেন আলেমকে দাও, আলেম তোমার মেয়েকে ভালো না বাসলেও জুলুম করবে না, আর আলেম যদি না হয় তাহলে ভালো না বাসলে জুলুম করবে, কারণ তার কাছে শরীয়তের বিদ্যা নেই। তবে সব আলেম আলেম না, আমরা যদি আমরা যাকে তাকে আলেম বলে দিই সেটাও একটা মুশকিল। আলেম প্রকৃত আলেম পরহেজগার ডাক্তারও হতে পারে, একজন মাস্টারও হতে পারে, যাই হোক, এই মর্যাদার দিকে খেয়াল রেখে কবরে লাশ দিতে হবে। জিহাদের ময়দানে নিহত শহীদের পরিহিত লেবাস খুলে নেওয়া বৈধ না। যে শহীদ হয়ে যায় জিহাদে তাহলে তার লেবাস খোলা হবে না, বরং সেই লেবাস সহ তার কাফন ও দাফন করতে হবে। যেহেতু উহুদ যুদ্ধে নিহত শহীদদের ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছিলেন ওদেরকে লেবাস সহ কাফনাও, ওদের লেবাস সহ ওদেরকে কাফনাও। হজ উমরা এহরামে মুহরিম মৃত ব্যক্তিকে তার সেই এহরামের দুই কাপড় দিয়েই কাফনাতে হবে। আমার যে এহরাম কাপড় পরে যায় না, বাস অন্য কাপড় না। যেহেতু নবী সাল্লাম পূর্বোক্ত সওয়ারি পৃষ্ঠ যে হাজির হজের ব্যাপারে বললাম যে হাজির পড়ে গেছিল, তাকে আল্লাহ নবী বলেছেন ওকে ওর নিজের দুই কাপড়েই, মানে এহরামের দুই কাপড়েই কাফনাও। সাধারণ মাইয়েতের জন্য কাফন পরা কাফন কটা দিতে হবে, তার গণনায় তিনটে হওয়া মুস্তাহাব ও বাঞ্ছনীয়। সাধারণ মানুষের জন্য, শহীদ না, সাধারণ মানুষের জন্য কেউ মারা গেলে পুরুষ কটা কাপড় দিতে হবে? তিনটে। যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কুফিনা ফি সালাসাতি আসবাব ইমানিয়াতি বিদন সুহুলিয়াতি মিন কুরসুফিন লাইসা ফিহিন্না কামিসুন ওয়ালা আমামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের সহুল শহরের প্রস্তুতকৃত সাদা রঙের তিনটে সুতির কাপড় দ্বারা কাফনানো হয়েছিল, তাতে কোনো কামিজ বা পাগড়ি ছিল না, সাধারণভাবে তাকে তার মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং কাফনের কাপড় কি হতে হবে? সাদা। এটা সাদা হওয়া উত্তম, জরুরি না, কালো কাপড়ও হতে পারে, অন্য রঙেরও হতে পারে, কিন্তু সাদা হওয়া উত্তম। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেসুমিন ইলবাসু মিন সিয়াবিকুম বিয়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। তোমরা সাদা কাপড় পরো, কাপড় সমূহের মধ্যে রঙের মধ্যে কোনটা বাজবে? সাদাটা, আর তাতেই তোমাদের মৃতকে কাফনাও। আর যদি সম্ভব হয় তাহলে কাপড়ের মধ্যে একটি কাপড় চেক কাটা সাদা হওয়া ভালো, চেক কাটা, চেক কাটা সাদা, কারণ আল্লাহ রাসূলকে এইভাবেই করা হয়েছে। তিনি বলেছেন যে তু ফি আহাদুকুম ফাওয়াজাদা শাইয়ান ফালিউকাফিন ফি সাওবিন হাবিরা। যদি চেক কাটা তোমাদের মধ্যে কেউ মারা গেলে তার পরিবারবর্গ কাফন দেওয়ার মতো সামর্থ্য রাখলে তারা যেন চেক কাটা কাপড় দ্বারা তাকে কাফনায়। অতএব কাফনের কাপড় একটি হলে সাদা মেঝের উপর চেক কাটা হওয়া মুস্তাহাব, মুস্তাহাবের ভালো আর উত্তম। পক্ষান্তরে একাধিক হলে তার মধ্যে কিছু অথবা একটি কাপড় অনুরূপ চেক কাটা হওয়া ভালো। কাফনের কাপড়কে তিনবার আগর কাস্টের সুগন্ধময় ধোঁয়া দিয়ে সুগন্ধ করা মুস্তাহাব। আমাদের দেশে আগর কাস্টের নেই, যেমন সৌদিয়াতে আছে, তাই না? আমাদের দেশে কি আছে? আতর, আতর মাখিয়ে দেবে, আতর ছড়িয়ে দেবে, কিংবা গোলাপ জল ব্যবহার করে অনেকে, গোলাপ জল দেবে। ধূপ দিয়ে তো আর সেন্ট করা যায় না, ধূপ দিয়ে তো হাওয়া সেন্ট করা যায়। কাপড় দিলে হবে? কাপড়ে কি আছে ধূপের সেন্ট? কাপড়ে দিতে হলে পরে হয় গোলাপ জল ছড়িয়ে দিতে হবে, আর না হয় আতর ছড়িয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজমার তুমুন মাইয়িতা আজমিরুহু সালাসান, তিনবার মাইয়িতকে সুগন্ধ ধোঁয়া দিয়ে সুগন্ধ করবে, তখন যেন তা তিনবার করে করে। আগর কাঠে ধোঁয়া না হলে গোলাপ পানি ইত্যাদি দ্বারা বলা হলো। অবশ্য মোহরেমের কাপড় যদি মোহরেম হয় তাহলে তাকে সেন্ট দেওয়া হবে না, কারণ এহরাম অবস্থায় সেন্ট ব্যবহার করা যায় ছিল না। তাই এবারে আমরা বলি, তাই কাফনের কাপড় নতুন বা সেলাইবিহীন হওয়া জরুরি না। আবার বলছি, নতুন বা সেলাইবিহীন, যেমন এহরামের কাপড় সেলাইবিহীন হতে হবে এরকম জরুরি না, কারণ আমাদের দেশে সাধারণত নতুন কাপড় কিনে আনা হয়, সেলাই থাকে না, থান কাপড় যাকে বলে, তো এরকম হওয়া জরুরি না। পুরাতন বা সেলাইযুক্ত কামিজ, আলখাল্লা, লুঙ্গি ইত্যাদি কাপড়ও কাফনানো যায়। যেমন পুরুষের পরিধেয় লেবাস দিয়ে মহিলাকে কাফনানো চলে। এখন মনে করুন আপনার একজন পুরুষ মারা গেল, তার কাপড় নেই হচ্ছে না, তখন স্ত্রী শাড়ি নিয়ে তাকে কাফানো যাবে। তেমনি স্ত্রী মারা গেল, স্বামীর কিছু নেই, তখন স্বামীর লুঙ্গি দিয়ে কাফানো যাবে, সমস্যা নেই। মানে কোন রকমের কাপড় হলেই হবে, পবিত্র হতে হবে, এই হচ্ছে শর্ত। জীবিত অবস্থা থেকেই নিজের কাফন তৈরি করা যাবে কি? আচ্ছা, এটি যে দলিল বলা হলো না, পুরুষের পরিধেয় লেবাস দিয়ে মহিলাকে কাফনানো চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি কন্যা জাইনাবকে তাঁর লুঙ্গি দিয়ে কাফানো হয়েছিল। তাঁর লুঙ্গি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন যে আল্লাহ রসুলের কাপড় বরকতময় ছিল এই জন্য, ঠিক আছে, কিন্তু চলবে, মোট কথা চলবে। জীবিত অবস্থা থেকে নিজের কাপড় নিজেই প্রস্তুত করে রাখা চলবে? আপনি সৌদিয়ার থেকে কাপড় নিয়ে বলেন এটা আমার কাপড়, অনেকে অনেক হাজি আছে তারা জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে যায় কাপড়টাকে, জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে যায়, কি চলবে? কোনো লাভ হবে? কোনো লাভ নেই। সৌদি আরব থেকে কিনেন, মক্কা থেকে কিনেন, আর জমজমের পানি দিয়ে ধোন, মুনকির নাকি যেমন হিসাব নেওয়া ঠিক তেমনি নেবে, চাহে তা সেই কাফনের উপরে যাই কিছু লেখা থাক বা যেমনই কাফন হোক কোন কাজ দেবে না, তবে আপনি প্রস্তুত রাখতে পারেন। কোন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে তার পরিধেয় কাপড় নিজের কাফন বানানোর জন্য চেয়ে নিতেন, আর তাতেই তাকে কাফনানো হতো। অত বুঝে গেল নিজের আগে থেকে কাফন প্রস্তুত রাখা, সমস্যা নেই। পক্ষান্তরে কাফন উত্তম দিলে মাইয়ের কবরে গিয়ে অন্যান্য মওতার নিকট তা নিয়ে গর্ব করে, এ ধারণা কিন্তু সহি না। অনেকে বলে যে তুমি তোমার বাপের কাপড় যদি সুন্দর দাও তাহলে পরে সে কবরে গিয়ে অন্যান্য মানুষের দেখাই হবে কিনা সন্দেহ, আজই বললাম যে কাপড় নিয়ে গর্ব করবে, ভারী মুশকিল। এই জন্য সবে বরাতে রাতে বা দিনে ওরা কি করে খাওয়ায়, এবারে কম্পিটিশন হয় যে আমার বাপকে আমি খাবার দেবো, এই খাবে আর কি, মমতারা খায় বলে। তো আমার বাপ যেন ভালো খেতে পায় মুরগি, তারপর তার সঙ্গে আরো কিছু পোলাও টোলা, তো এগুলো সব ভুল ধারণা। তারা কি খায়, তারা কোথায় আছে তারই খবর নেই। যাই হোক, আমরা এবারে কাফনানোর পদ্ধতি দেখব, কিভাবে আপনি কাফনাবেন, কিভাবে কাফনাবেন। কাফনের কাপড় আপনি কিভাবে বিছাবেন দেখেন, আমাদের দেশে অবশ্য নিচে বিছায়, অনেকে খাটের উপরই বিছায়। ক্যামেরাটা ওখানে দেন। কাফনের কাপড় যেটা সেটা এইভাবে দেখেন বিছিয়ে দেবেন, পর পর তিনটে কাপড়। এখানে বলা হচ্ছে মায়েতে দেহ প্রস্তুত যেমন সমান হবে সেরকম নিতে হবে। মায়েতকে সমান মাপে তিনটি কাপড় লেফাফা বলা হয় কাফনানা হবে। কাফনদাতা পরস্পর তিনটি কাপড়কে বিছিয়ে দেবে, মানে একটা পর একটা, উপরি উপরি যাকে উপর্যপুরি। এক প্রয়োজনে মলদার হতে না পাকি বের হতে থাকলে বা বের হওয়ার চান্স থাকলে মোটামুটি কাপড় দিয়ে দুই মাথায় ফেরে একটা কাপড় নিয়ে ফেরে দুই ল্যাঙ্গট বানিয়ে মাইয়েতের পাছার স্থানে রাখবে, যেখানে দেখা আছে দেখে এখানে এখানে পাম্প পার্শ্বের মতো রাখা আছে, তাই না? এই যে এই কাপড়টা, এটা কি জন্য, যাতে করে মাইয়েতের পাছা এখানে থাকে, আর যদি কিছু বের হয় তাহলে পরে ওইটাতে আটকায়, বাইরের কাপড় নষ্ট না হয়, যেন পাম্প পার্শ্বের মতো আছে। আর যদি পাম্প পার্শ্বের সিস্টেম না থাকে তাহলে পরে আপনি এই সাদা কাপড়ই কেটে ওখানে রাখবেন বা রাখতে হবে। তারপরে ওর ওপরে ওই জায়গাতে এইখানে আর কি, মানে এখানে যে নোংরা বের হতে পারে এই জন্য কিছু মিসক্যাম্বার কি বলে কিংবা কর্পূর ইত্যাদি দিয়ে রাখবেন, যাতে করে যদি কিছু দুর্গন্ধ বের হয় তাহলে মানে কভার করতে পারে বা দুর্গন্ধটাকে দূর করতে পারে। তারপর লাশকে পর্দার সাথে এনে তার উপর ধীরে ধীরে রাখবেন। আমাদের দেশে লাশ তুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল আগেই বলেছি যে এইরকম কোন জিকির নেই, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, এরকম জিকির নেই। সুতরাং জিকির না পড়েই মানে সাধারণভাবে লাশকে তুলে এনে রাখবেন কোথায়, ওই বিছানো কাফনের উপরে। চলুন একটু দেখে নি কিভাবে রাখবেন। এ তো গোসল দেখাচ্ছে, এই যে কাপড় কাটছে, এখন বিছানো হচ্ছে যে এইভাবে উপরে তিনটেকে বিছিয়ে দেবে, ওই যে ওখানে মিস কাম্বর বা স্যান্ড ইত্যাদি দিচ্ছে, ব্যাস এই জায়গা এখন রেডি হয়ে গেল, ছড়াচ্ছে স্যান্ড। তারপরে আরো আমরা দেখতে পারি এই যে খাট, দেখেন কাপড় বিছাচ্ছে কিভাবে একটার পর একটা কেটে ল্যাঙ্গট বানাচ্ছে, বা ওই যেখানে মানে পাছা রাখা হবে আর কি, যেখান থেকে পায়খানা পেশাব বের হওয়ার আশঙ্কা থাকলে ওই জায়গাটা মানে পরিষ্কার করছে, এবং কি করছে কি বলে ওই জায়গাতে বেশি করে সেন্ট ফেন দিচ্ছে, মুর্দার গায়ে সেন্ট লাগাচ্ছে আর কি। তারপরে দেখেন গায়ে যখন এসে রেখে নিল তখন ওই যে কাপড়টা দিয়ে মানে লজ্জাস্থান ঢেকে নিয়েছে, ক্লাসটা রেখেছে। এবারে দেখেন কি কায়দা করে মানে কাপড়টাকে সরাতে হবে যাতে লজ্জাস্থান বাইরে বের হয়ে না যায়। হ্যাঁ, এই যে দেখেন কাপড়টা বের করে নেবে কি কায়দায়, খুব সহজ, ওইভাবে বের করে নেবে, তারপর ওইভাবে দিয়ে তিনটে থেকে পাঁচটা সাতটা বাঁধন দেবে। এই যে এইভাবে মাইয়েতের হাত দুটিকে পাঁজরের পাশে লম্বালম্বি করে ফেলে রাখবে, তারপর ল্যাঙ্গুরটিকে সুবিধা মতো উভয় রানের সাথে বেঁধে দেবে। এরপর ডান দিকের লেফাফার আঁচল ধরে ডান দিক এবং বাম দিকের লেফাফার আঁচল ধরে লাশের বাম দিক জড়িয়ে দেবে। এই অবসরে সতর্কতার সাথে লাশের লজ্জাস্থানের উপর পদ্মাটি টেনে বের করে নেবে, যেমন দেখলেন আপনারা। এইভাবে দ্বিতীয় ও তৃতীয় লেফাফাকে প্রথমে ডান দিকে তারপর বাম দিকে জড়িয়ে দেবে। অতঃপর মাথার দিকে প্রথম বাঁধন গাঁট দেবে, বাঁধনে গাঁট দেবে, তারপর পায়ের দিকে বাঁধনে গাঁট বাঁধবে এবং শেষ অবস্থায় পাঁচটা একটা থেকে পাঁচটা গাঁধনে পাঁচটা থেকে সাতটা প্রয়োজনে দেওয়া যায়। আপনার তিনটে দেওয়া তিনটে দিলেও হবে, বিজোড় বাঁধন দিয়ে যাতে করে বাঁধনগুলো খুলতে সুবিধা হয় সেই রকম গাঁট দিয়ে রাখবে। এমন নয় যে এমন গাঁট দেবে যে কবরে খোলা সময় লাগবে বা সমস্যা হবে। আর মোহরেমের চেহারা ঢাকবে না, এ তো ঢেকে দিচ্ছে, গোটায় বেঁধে দিচ্ছে, কিন্তু মোহরেম হলে পরে তার চেহারা কিন্তু ঢাকা হবে না, কারণ যেহেতু এহরাম অবস্থায় যেমন ছিল ঠিক সেই রকম হতে হবে। আর খুশবু লাগানো যাবে না, ওরেতে খুশবু দেওয়া যাবে না। অবশ্য মোহরেম যদি মহিলা হয় তাহলে ঢাকতেই হবে, তার মহিলা হলে তার চেহারা ঢাকতে হবে, যেমন মহিলা হলেও পুরুষ হলে পরে তাকে পর্দা করতে হবে। তাহলে বোঝা গেল আমরা কিভাবে কাফনাব। এখন প্রশ্ন হল মহিলাদের কাফন, মহিলাদের কাফন কি করা যায়, পাঁচটা না তিনটে? পাঁচ কাপড়ে প্রসিদ্ধ আছে আমাদের দেশে এবং হাদিসও আছে, কিন্তু সে হাদিস সহি না। এই জন্য উত্তম হল কি, তিন কাপড়ে, যেভাবে পুরুষের ওইভাবেই তিন কাপড়ে ওইভাবে উপরে উপরে তিনবার পেঁচিয়ে দিলেই যথেষ্ট। কিংবা যদি বলেন কামিজ বানিয়ে দেব, লুঙ্গি করে দেব, হ্যাঁ করতে পারেন, কামিজ প্রথমে লেফাফাটা বিছিয়ে দিবেন চাদরটা, তার উপরে লুঙ্গি, তার উপরে কামিজ, না না লুঙ্গি, তার উপরে কামিজ, তার উপর শেষকালে লুঙ্গি, তারপর লুঙ্গিটা জড়িয়ে দেবেন, তারপরে কামিজটা জড়িয়ে দেবেন, তারপরে লেফাফা। এইভাবেও করা যায়, অথবা তিনটে চাদর সমান সমান কেটে তিনটে জড়িয়ে দেওয়া হয়। এতে এগুলো কোনো সমস্যা নেই, এতে কোনো ক্ষতি হবে বা এতে কোনো লাভ হবে তা কিন্তু হবে না। বললাম যে মহিলাদের লাশের ব্যাপারে সেরকম সহিহ হাদিস নেই, এই জন্য মাত্র তিনটে কাপড়েই কাফনানো হচ্ছে ভালো। বিদায়ের এই অন্তিম মুহূর্তে ওয়ারেসিন বা কর্তৃপক্ষের কারো মাইয়েতকে ক্ষমা করতে বলার উদ্দেশ্যে সকলের নিকট করজোড়ে নিবেদন করার কথা শরীয়তে নেই। কাফনানো হয়ে গেল, তারপরে করজোড়ে নিবেদন করে বলে ওগো, যার যদি কেউ আমাদের মুদ্রা যদি কারো প্রতি কোন অন্যায় করেছে, ভুল করেছে, তাহলে তোমরা মাফ করে দিও। হ্যাঁ, ছেলের মাকে ডেকে বলা হয় যে এর মাফ করে দিও, কি বলে, মোহরের দাবি মাফ করে দিও। শরীয়তে যা আছে তা হলো জীবিত অবস্থায় মাইয়েত নিজে ক্ষমা চাইবে, যখন সে বেঁচে থাকবে তখন সবাইকে যার প্রতি অন্যায় করেছে সে ডেকে নিজে নিজে ক্ষমা চাইবে। আর যদি অবসর না পেয়ে থাকে সেটা আলাদা কথা, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সে আর সময়ই পায়নি তওবা করার কিংবা ক্ষমা চাওয়ার। তো সেই ক্ষেত্রে বলা যায়, ছেলেরা যদি জানে যে অমুকের সাথে এরকম ছিল, তো সেই ক্ষেত্রে যদি বলে তো সমস্যা নেই। এই কাফনানোর সময়ে ঘটা করে মাইয়েতের স্ত্রীকে নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে লাশের সম্মুখে দাঁড় করিয়ে তার মোহরের দাবি মাফ করতে বলা বিদাত। দেনমোহর এক পদে ও যৌতুক হকে আগে বলা হয়েছে, যা বিবাহ বন্ধনকালে অথবা জীবিত অবস্থায় আদায় করা জরুরি। পাঁচ লাখ টাকা বেঁধে নিলেন আর দিতে হবে না, দিয়ে তারপরে যখন মারা গেলেন তখন বউকে মাফ চাইতে বললেন আপনার ছেলের মুখে কিংবা কোন আত্মীয়র মুখে, এই ঋণ পরিশোধে টালবাহানা করে যদি মারা যান, ভূক্ষেপ না করে মারা যান, স্ত্রীর অধিকারের ব্যাপারে তাকে সোচ্চার হতে না দিয়ে তা উড়িয়ে দেন, তাহলে কাল কেয়ামতে ধরা খাবেন। এটাও একটা ঋণ, এই জন্য আমরা দেন মোহর বলে না, দেন দেন মানে কি, দেন মানেই হচ্ছে ঋণ। আসলে এগুলো আমাদের দেশের কথা, দেইন মোহর কিন্তু শরীয়তে নেই, শরীয়তে আছে মোহর। আমরা দেইন বানিয়ে নিয়েছি কেন? যেহেতু আমরা চালাক মানুষ, প্রথমত আমরা তো মোহর দিই না, আমরা মোহর নিই, আমরা মোহর নিই, তারপর যেটা দিতে হয় সেটাকে দেন মানে ঋণ থাক পরে দেব। আর কোরআনে হাদিসে যেহেতু আছে মাপ যদি করে দেয় বউ তো খালাস, ফাকুলু হু হানি আমারিয়া, তো ঠিক আছে বউয়ের কাছে মাপ চেয়ে নেবো, বউ মাপ করে দিল তো হয়ে গেল। আর বউ তো মাপ করতে বাধ্য, তাই না? সমস্যা এখানে। সুতরাং যদি কেউ এই রকম মনে করে থাকে যে শোধ করতে হবে না এবং অবহেলা করে শোধ না করে, তো বুঝতেই পারছেন যে কি হবে। আর সেই সময়ে যদি বলে ওগো প্রিয়া এবার আমাকে ক্ষমা করে দাও, তোমার ঋণ পরিশোধে আমি অক্ষম, তোমার মোহরের দাবি মাফ করে দাও, আমাকে হিয়া খোসলে খালাস দাও, আমাদের দেশে বলে হিয়া খোসলে খালাস দাও, হিয়া হিয়া মানে কি, হিয়া মানে অন্তর হৃদয়, হিয়া আর খোলস মানে খালেস মানে মনে আর কি, খাঁটি মনে আন্তরিকতার সাথে আমাকে খালাস দাও, আমাকে মাফ করে দাও। আহা বেচারা বিরহ বেদনা হতো টনটনে ব্যথিত বক্ষে, তাই কি মৌখিক ক্ষমা না করে থাকতে পারে? সে কি বলবে না করব না, চল হ্যাঁ গো আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু কে জানে হয়তোবা তার অন্তঃস্থলে এমন দাবি থেকে গেছে যা সে মুখে প্রকাশ করতে লজ্জা অথবা ভয় করছে, যেমন বাসর রাতে তেমন আজকের দিনে। বাসর রাতেও সে কি বলবে না আমি ক্ষমা করব না, তাহলে তো হল। আর আজকেও চলে যাচ্ছে শেষ বিদায়ের দিনও সে নিশ্চয়ই না বলবে না। এত শুধুমাত্র স্ত্রীর প্রাপ্য অধিকার মোহরের কথা নচে, যদি ওই মৃত ব্যক্তি বিবাহের সময় দেওয়ার পরিবর্তে নিজে মোহর ঘুষ যৌতুক বা পণ নিয়ে স্ত্রীর অভিভাবককে দগ্ধ করে পথে বসিয়েছে, তাহলে তার বিষয়টা যে কত বড় গুরুতরতর আন্দাজ সমাজই করবে বলুন। যদি শ্বশুরের কাছ থেকে নিয়েছেন, এই জন্য আমি যেখানে বলি সেখানে বলি, যারা শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছেন চাপ দিয়ে নিয়েছেন, মানে শ্বশুর দিয়েছে ইচ্ছা করে মাফি মুশকিল, কিন্তু চাপ দিয়ে কোন প্রকার চাপ দিয়ে স্ত্রীকে পণবন্দী করে আপনি নিয়েছেন, তাহলে আজ দিয়ে দেন, মরার আগে ফেরত দিয়ে দেন। যদি না দেন আর যদি বিশ্বাস করেন যে কবরের হিসাব আছে, কেয়ামতের হিসাব আছে, জান্নাত জাহান্নাম বলে কিছু আছে, তাহলে খবর আছে। আর বিশ্বাস না করলে আলাদা কথা, যদি মনে করেন না না ও সব কিছু না মোল্লারা কয় এইসব হবে, সেটা আলাদা কথা। যদি বিশ্বাস করেন, আপনার ইমান থাকে আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি ইমান থাকে, ইমানের ক নম্বর রুকুন, পাঁচ নম্বর রুকুন কি, পরকালে বিশ্বাস। যদি পরকালে বিশ্বাস থাকে, তাহলে আপনি শ্বশুরের কাছ থেকে চাপ দিয়ে যে আদায় করেছেন, আপনি একটা রাজকন্যা পেলেন না তার সঙ্গে রাজ্যও নিয়েছেন, অর্ধেক রাজত্ব নিয়েছেন, শ্বশুরের অর্ধেক রাজত্ব কেড়ে নিয়েছেন, বরং শ্বশুরকে ভিক্ষা করতে বাধ্য করেছেন। কত লোক ভিক্ষা করে করে, এই তো আজকেই আমাকে টেলিফোন করলো একজন দেশ থেকে, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিছু সাহায্য করতে হবে আর কিছু ঋণ দিতে হবে, বুঝতে পারলেন সমস্যা, কন্যা দায় এখন বিরাট সমস্যা, নানা খরচা। এক তো হচ্ছে পণ নেবে, তার ওপরে আবার একশো দেড়শো দুশো বদ যাত্রী নিয়ে আসবে, বদ যাত্রী এরা আসবে সঙ্গে করে, ড্যাং ড্যাং করে বাস ভাড়া করে আসবে, সব শ্বশুরের ঘরে যাবে, বাস ভাড়া করে আমোদ ফুর্তি করে খেয়ে যাবে, আর একটু নুন যদি কম হয়ে যায় তাহলে আপনাকে শান দিয়ে যাবে, বুঝতে পারছেন? এই যদি হয়ে থাকে তাহলে সমাজ তুমি খেয়াল করো, দেখো তোমার কবরে কি হবে, তোমার আখেরাতে কি হবে। পরন্তু যদি মাইয়েতে ত্যক্ত সম্পদ থাকে, তবে ওয়ারেসিনরা তার মোহর এবং অন্যান্য ঋণ আদায় করে দেবে, মাফ করতে অনুরোধ করবে না। সম্পদ না থাকলে এমন অনুরোধ রাখতে পারে, এক্ষেত্রে স্ত্রীরও উচিত স্বামীকে আন্তরিকভাবে ক্ষমা করে দেওয়া। যদি দেখে যে না স্বামী পারত না, চেষ্টা করেছিল, চেষ্টা তো বুঝতে পারবে, মাঝে মাঝে বলত কিন্তু বেচারি পারল না, সেই ক্ষেত্রে ক্ষমা করে দেওয়া উচিত স্বামীকে। যদি বেহেস্তি ভালো লোক হয় তো জান্নাতের পথে আটকিয়ে রাখা উচিত না। কাফনানোর সময় কাফনের ভিতরে কোরআনের কোন আয়াত বা দোয়া লিখে ভরে দিলে লাভ আছে নাকি? হ্যাঁ, কাফনের উপরে আয়াতুল কুরসি যদি লিখে দেওয়া হয় কোন কাজ হবে? হ্যাঁ, যদি কাফনের উপরে পিরানে পীর ওরা বলে দাস্তে গীত, পিরানে পীর দস্তগীর কে? দস্তগীর মানে জানেন কাকে বলে? দস্তগীর, দস্ত মানে হাত, গীর মানে পকড়নে ওয়ালা, হাত পকড়নে ওয়ালা, তার মানে আপনার উদ্ধারকর্তা, পরিত্রাতা, পরিত্রাণদাতা পিরানে পীর। বুঝতে পারছেন? শিরিক না, শিরিক না। যদি পিরানে পীরের সাজারা নামা লিখে দেওয়া হয় তো মনে করে কি জানি না, মনে করে কিনা, তবে মনে যা অবস্থা থেকে মনে হয় যে মুনকির নাকির কাফন খুলবেই না, ভয়ে পালিয়ে যাবে। রে বাপ রে বাপ, পিরানের পীরের নাম লেখা আছে, সাজারা নামা লেখা আছে, এরকম হবে নাকি? বরং হিসাব সবাইকেই দিতে হবে, আর তাতে আজাব মাফ হবে, লঘু হবে, এসব আশা রাখা মোটেই চলবে না, যেহেতু কোনো কাজ দেবে না। এই জন্য বললাম মক্কার থেকে নিয়ে যান কাফন, কিংবা মদিনা থেকে নেন, কিংবা বাগদাদ থেকে নেন, কিংবা কুফা থেকে নেন, কিংবা নাজাফ থেকে নেন, যেখান থেকে নেবেন নেন, কোন পার্থক্য নেই। আপনার আপনার হিসাব, আপনার আজাব, আপনার শাস্তি সব একই। জানাজার খাট কে অথবা লাশ কে আয়াত বা কলেমা খচিত চাদর দ্বারা আবৃত করা এবং পুষ্পমণ্ডিত করা বিরাট। দেখেছেন লাশ যখন কাফরানা হয়ে গেল খাটে রাখে, তাই না? সেই খাটটাকে ঢাকে কি দিয়ে? হ্যাঁ, এমন একটা চাদর যে চাদর হচ্ছে মখমলের, তাতে আবার আয়াত খচিত আছে, সুন্দর করে আয়াতের নকশা করা আছে, যেমন কাবা শরীফে গিলাফে থাকে তেমনি। এভাবে আয়াতুল কুরসি কোথাও কি কি সব লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকে, তার উপরে ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে দিয়ে লাশটাকে ঢেকে দেয়। আর যদি রাজনৈতিক লাশ হয় তাহলে দেশের পতাকা, তাই না? দেশের পতাকা, ফুল সহ দেশের পতাকা দিয়ে ঢাকা হয়। বুঝতে পারছেন? কোন কাজ দেবে এগুলো? যদি মনে করেন কোন কাজ দেবে তাহলে এগুলো হচ্ছে বিদাত, মূল কথা বিদাত। আর বিজাতীয় প্রথা, পুষ্পমণ্ডিত করা, ফুল দিয়ে ঢাকা, এ হচ্ছে বিজাতীয় প্রথা, ওরা করে, আমরা দেখে দেখে শিখেছি। আর মাইয়েত মহিলা হলেই খাট ঢেকে পর্দা করা প্রয়োজন, মানে মেয়ে ছেলে হলে পরে পর্দা করা দরকার, বিশেষ করে যখন বাঁধা হবে তখন তার উঁচু নিচু বোঝা যাবে, সেই ক্ষেত্রে পর্দা লাশ আগে থেকে ঢেকে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু হাই, যার সারা জীবন বেপর্দা এবং পর্দার বিরুদ্ধে হাসাহাসি ও ভ্রুকুঞ্চনে কাটল, বাবা তুমি বোরকাটা কি করে পড়ে আছো, আমাকে গরম লাগছে, বাপরে, হ্যাঁ, মানে ওর বোরকা পড়া দেখে একে গরম লাগছে। যে মেয়ে পর্দাকে ঘৃণা করেছে, বোরকাকে গরম, মানে গরম বস্ত্র, কেউ বলছে বস্তা, কেউ অনেক কিছু বলে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, ভ্রুকুঞ্চন করেছে, তাকে আর এ সময়ে পর্দা করে কতটা লাভ হবে? আর তাকে সারা জীবন যে আল্লাহ রসুলের মিল্লাতকে ঘৃণা করল, তাকে লাশ রাখার সময়, ওটা লাশ রাখার সময় বলবো আমি, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তা আর যারা করার তারা তো করবে, তাহলে নাস্তিক হোক আর আস্তিক হোক, কারণ যারা আছে ভাড়াটা ভাড়াটে কিংবা মানে চাপে পড়ে করছে তারা তো করবে। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এর জবাব কে দেবে? প্রত্যেক মহিলার পিতা দেবে, ওই মেয়ের বাপ দেবে, আর ওই মেয়ের স্বামী দেবে, আর মেয়ে নিজে দেবে। সারা জীবন পর্দা করলে না, শেষকালে মরার পর, হ্যাঁ, এবারে পর্দা, এই দেখা হবে না। আপনি এখানেই দেখেন, এখানেই দেখেন, আপনি যে মহিলাকে আপনার এয়ারপোর্ট থেকে সৌদি আরবের এয়ারপোর্ট পর্যন্ত দেখে এলেন, ফাঁকা মাথা, ফাঁকা সব দেখে এলেন, তাই না? সেই মেয়ে যখন আপনার শহরে এলো, তাকে যদি দেখেন, দেখতে চান, তো কি সর্বনাশ হবে? বাবরি, তার মানে এটা হচ্ছে এয়ারপোর্টই পর্দা, এয়ারপোর্ট থেকে পর্দা আর কি এখানে এসে করে। সেই মেয়েকে যদি বাই চান্স দেখেন বা দেখতে চান, তাহলে সে বলবে, হ্যাঁ, দেখতে পাও না, মহিলা আছে, এসে ঢুকে পড়লে, অথচ প্লেনে প্লেনে এয়ারপোর্ট পর্যন্ত খাঁকা মাথা পর্যন্ত খুলে চলে এলো। বুঝতে পারলেন? তো এগুলো সময়ে সময়ে এরা হচ্ছে কি, ঢুঙ্গি, ঢুঙ্গে ঢুঙ্গিদের ঢং, যেখানে যেমন যায় সেখানে বদলায় রং, যে দেশে যেখানে যেমন চষি, যেখানে যেমন বসি সেখানে তেমন চষি। বুঝতে পারলেন? এরকম যদি হয় তো জবাব প্রস্তুত রাখা দরকার। এই সময় বা যে কোনো সময় স্মৃতিস্বরূপ লাশের কোন স্মারক ছবি তোলা, দেখবেন ছবি তুলছে, গোসল দিচ্ছে ছবি তুলছে, তারপর লাশ খাটে রেখেছে ফুল দিয়ে ছবি তুলছে, উচিত না। অনেকে বা সেই ছবি টাঙ্গিয়ে রাখে, বইটা খানে টাঙ্গিয়ে রাখে, আমার বাপ মারা গেছে, দেখো ফুল দেওয়া লাশ ইত্যাদি, মোটেই উচিত না। আরো কত বিজাতীয় প্রথা আছে, ইনশাআল্লাহ জানা যায়, এখনো শেষ হয়নি, এই মাত্র কাফন হলো, তারপরে কবরে যাব ইনশাআল্লাহ। আর এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা মনের বড় দরদ নিয়ে এই কথাগুলো বলছি, তার কারণ আমাদের সবাইকেই যেতে হবে এই অবস্থাতে, এই পথে, এর থেকে কোনো দ্বিতীয় পথ নেই। খালি পার্থক্য বিশ্বাস আর অবিশ্বাস। যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনি বলবেন লাশ এভাবে দরকার কি, আমি মেডিকেল কলেজে দিয়ে দেব, মেডিকেল কলেজের ছাত্ররা বরং উপকৃত হবে, তখন আপনার বিশ্বাস নেই যে কবরের শাস্তি হবে। মনে করছে কি লাশটা যদি আমি হাসপাতালে দিয়ে দিই তাহলে আর মুমকিন নাকি বোধ হয় হাসপাতালে আসবে না, যেহেতু তার কবরই হবে না, তো তো কবরে না গেলে হিসাব হবে কি করে? আরে হিসাব তোর বডিটা নিয়ে হবে, তোর বডিটা নষ্ট হয়ে যাবে, কি পচে নষ্ট গোলে হয়ে যাবে, মাটি হয়ে যাবে। আর তোমার তুমি যেটা, তোমার বডি নষ্ট হবে, তুমি তো নষ্ট হবে না, তুমি নষ্ট হওয়ার চিজ না, কোনদিনই নষ্ট হবে না। জাহান নামে পুড়লেও, কোটি কোটি বছর পুড়লেও তুমি নষ্ট হবে না, এমন জিনিস তুমি, সেটা হচ্ছে তোমার রুহ, তোমার আত্মা। লোকেরা জিজ্ঞেস করে রুহ কি, রুহ হচ্ছে আল্লাহর আদেশ, সে আদেশের ক্ষয় নেই লয় নেই, সে কোন, হ্যাঁ মৃত্যুর স্বাদ চিখবে, রুহ আত্মা মরবে না, আত্মা মরে না। সুতরাং সবাইকে প্রস্তুত হওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার যে আমাকে এই অবস্থায় যেতে হবে, লোকেরা আমাকে, আজকে যুবক হলাম বা যখন শিশু হলাম, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমনও জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুব। এইরকম যদি করার চেষ্টা করেন, মরার সময় যখন আপনি জন্ম নিলেন তখন সবাই খুশি, মা পেয়ে খুশি, মায়ের কত কষ্ট তবু সব খুশি, বাপ খুশি, আত্মীয় স্বজন খুশি, আর তুমি তখন কষ্টে কাঁদছিলে কিন্তু সবাই হাসছিল, তারপরে এমন জীবন তুমি গঠন করলে যে জীবন তুমি মারা গেলে পরে লোকে কাঁদবে আর তুমি গিয়ে মরার পরে হাসবে, এরকম জীবন তৈরি করো। আজ তুমি যুবক হলে তোমাকে কত সুন্দর সাজ সজ্জা করে তোমাকে নিয়ে বিয়ে পড়ালো, হ্যাঁ কোলে করে তুলে নিয়ে গেল, গাড়ি করে গাড়ি সাজিয়ে নিয়ে গেল, আর এক সময় আসছে তোমাকে সাজিয়ে নিয়ে যাবে, লোকেরা কাঁধে করে নিয়ে যাবে। আগে যুগে পালকি ছিল, এখন গাড়ি হয়েছে, এখন পালকি না হলেও পালকি আসছে, এখনো পর্যন্ত তোমার সেই পালকি রেডি আছে, গ্রামে গ্রামে মসজিদে মসজিদে সেই পালকি রেডি আছে, সেই পালকিতে চড়ে তোমাকে যেতে হবে, আবার সেই লোকেরা বরযাত্রী যাবে, সবাই যাবে, গিয়ে জানাজার নামাজ পড়ে তোমাকে দাফন করে চলে আসবে, তারপর তুমি হয়ে যাবে একাবর, সেখানে আর কোনো যাত্রী থাকবে না, আর সেখানে কোনে থাকবে না, সেখানে সাথী থাকবে, সেখানে তুমি সাথীহীন থাকবে তা না, তোমার সাথী থাকবে, সে সাথী কি, তোমার আমল, ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ সাথী। অতএব তুমি সেই ঘরের জন্য যে ঘরে তুমি একা থাকবে সেই ঘরের সঙ্গী সাথী তৈরি করো, সঙ্গী সাথী নির্বাচন করো, সঙ্গী সাথী গড়ে নাও, এমন সাথী যে সাথীকে নিয়ে পেয়ে তুমি কিয়ামত পর্যন্ত থাকতে হবে, তারপরে কিয়ামতের পর হিসাব হয়ে তুমি যদি জান্নাতি হও তাহলে হুর পাবে আর তোমার স্ত্রী পাবে, আর যদি জাহান্নামী হও তো বুঝতেই পারছ। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার, মরণের সময় আবার আমাদেরকে পালকিতে চড়তে হবে, শেষ পালকি, সেই পালকিতে চড়ে গিয়ে যদি আনন্দিত হই তাহলেই আনন্দ, আর না হয় চিরদিন কার জন্য নিরানন্দে কাটাতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।